الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين. صحابه البخاري আমাদের আলোচনা এই পর্যায়ে দেখব হাদিসে তাদের মর্যাদা কিভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এসার সময়ে বসেছিলেন সাহাবাদের সঙ্গে, তারপর তিনি হয়তো বাসায় গিয়ে ফিরে এসে বললেন, মা দিলতুম হাহুনা, তোমরা কি এখনো ওইভাবেই বসে আছো? কুলতুম ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, সাহাবী বলছেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'আকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়লাম, সুম্মা কুলনা নাজলিস হাত্তা নুসাল্লি মা'আকুম ইশা, তারপর ভাবলাম যে আপনার সঙ্গে এশার নামাজ পড়েই যাব। তিনি বললেন, আহসানতুম, তোমরা ঠিকই করেছ, আও আসাবতুম, কালা ফারাফা রাসাহু ইলা সামা, তারপর তিনি আকাশের দিকে মাথা তুললেন, ওয়া কানা কাসীরাম মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা, আর অনেক অনেক সময়ে তিনি আকাশের দিকে মাথা তুলতেন। কেন আকাশে মাথা তুলতেন? যেহেতু আকাশে কে আছেন? রব্বুল আলামিন। আর তাছাড়া এখানে উদ্দেশ্য যে আকাশে তারা, তখন তারার সময়ে রাত্রে এসার পর এসার সময়ে তিনি বলেন, নুজুম ও আমানাতুল ইসলামা, ওই যে আকাশে তারা দেখা যাচ্ছে, ওই তারা হচ্ছে আকাশের জন্য নিরাপত্তা, ওই তারা গুলো নক্ষত্র রাজি আকাশের জন্য নিরাপত্তা। ফাইদা জাহাবাতি নুজুম, যদি তারাগুলো চলে যায়, তারাগুলো ধ্বংস হয়ে যায়, তারাগুলো নষ্ট হয়ে যায়, আতা সামা আমা তু আজ, আকাশকে যা অঙ্গীকার করা হয়েছে আকাশে তা এসে যাবে। ওয়ানা আমা তুল্লা সাহাবি, আর আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা, ফাইদা জাহাবতু আতা সাহাবি মা ইউ আজুন, আমি চলে গেলে পরে আমার সাহাবাদের কাছে তাই আসবে যা তাদেরকে অঙ্গীকার করা হয়েছে, ওয়াদা দেওয়া হয়েছে। ওয়া আসহাবি আমানাতুল উম্মতি, আর আমার সাহাবাগণ আমার উম্মতের জন্য নিরাপত্তা, ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবারা চলে গেলে উম্মতের মাঝে তাই এসে যাবে যা তাদেরকে অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মানে আকাশ থেকে তারা খসে পড়লে আকাশে কি হবে বুঝতে পারছেন? তখন কেয়ামত এসে যাবে। আর নবী চলে গেলে কি হবে সাহাবাদের মধ্যে? সাহাবাদের পরবর্তীকালে যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে তা ঘটবে। আর সাহাবারা চলে গেলে তার পরবর্তীকালে যে ঘটনা ঘটবে সে তো বুঝতেই পারছেন। অর্থাৎ সাহাবারা হলেন পরবর্তীকালের জন্য কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ, আমান স্বরূপ। এখানে সাহাবাদের মর্যাদার কথা স্পষ্ট হয়ে ওঠে। আবু সাঈদ খুদরি বলেন, ইয়াতি আলা নাস জামানুন ইয়াগযু ফিআত মিনান নাস ফায়ুকালু লাহুম ইয়াগযু ফিআম মিনান নাস ফায়ুকালু লাহুম, মানুষের কাছে এমন এক যুগ আসছে যে যুগে এর কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষের কাছে এমন এক যুগ আসছে যে যুগে লোকেরা জিহাদ করবে, যুদ্ধ করবে, তখন তাদেরকে বলা হবে, ফিকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে আল্লাহ রাসূলের সাহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছে? ফায়াকুলুন, তারা বলবে, না, হ্যাঁ, ফায়ুফতাহু লাহুম, তখন তাদের জন্য জয় লাভ আসবে। তো ফায়াকুলু ফিআম ফিআম ফিআমুন মিন মিনাল মা ফায়ুকালু লাহুম, তারপর আবার একদল লোক যুদ্ধ করবে, তাই উকালাম হাল ফিকুম মান রাআ মান সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে কি এমন লোক আছে যে কোন আল্লাহ রাসূলের সাহাবীকে দর্শন করেছে? তার মানে কি? তাবে ফায়াকুলুনা নাআম, তখন বলা হবে যে হ্যাঁ, ফায়ুফতাহু লাহুম, তখন তাদের জন্য যুদ্ধে জয়লাভ হবে বা আসবে। ثم يغزو فئام من الناس فيقال لهم تعبروا بلا يقدر لو করবে তাদেরকে বলা হবে তোমাদের মধ্যে কি মান রাহা মান সাহেবা মান সাহেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কি তাবে তাবিন কেউ আছে তাবে তাবিন বলা হবে হ্যাঁ তখন তাদের জন্য যুদ্ধের জয়লাভ আসবে বুঝা গেল কি এই পর পর চারটে যুগ আল্লাহ রাসূলের যুগ তারপরে সাহাবাদের তারপরে তাবিনদের তারপরে তারপর তাবিনদের যুগ এই চারটে যুগ পর পর পর পর ভালো তারপর যত যুগ মানুষের মাঝে গেছে এবং যাবে পূর্বের তুলনায় পরবর্তী যুগ হবে মন্দ বা খারাপ হতেই থাকবে কেয়ামত পর্যন্ত যুগ খারাপ হতে থাকবে যুগ কি খারাপ হয় যুগের মানুষ খারাপ হয় আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাস খায়র সর্বশ্রেষ্ঠ লোক শ্রেষ্ঠ লোক কারা তিনি বললেন কারমি আমার শতাব্দীর লোকেরা সব থেকে শ্রেষ্ঠ সুম্মাল্লাযীনা ইয়াদুনাহুম তারপর তাদের পরবর্তী শতাব্দীর লোক তার মানে আমার জেনারেশন তার পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশন সুম্মাল্লাযীনা ইয়াদুনাহুম সুম্মাল্লাযীনা ইয়াদুনাহুম তার মানে আমার যুগ সাহাবাদের যুগ তারপরে তাবেঈনদের যুগ সুম্মা ইয়াতি কওমুন তারপরে এমন লোক আসবে যাদের অবস্থা ততটা ভালো হবে না হ্যাঁ পরবর্তী যুগের অবস্থা তত ভালো হবে না যতটা তাবেঈনদের যুগে থাকবে আর তাদের তাবেঈনদের যুগে যেটুকু থাকবে তার পরবর্তী যুগের লোকেদের অবস্থা আরো খারাপ হবে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবু আসহাবি তোমরা আমার সাহাবাদেরকে গালাগালি করো না দেখেন বোঝা গেল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কিছু লোক সাহাবাদেরকে গালাগালি করবে প্রত্যেক ভালো লোকের আর আল্লাহর নবীকে যদি গালাগালি করে তো সাহাবাদেরকে করবে আল্লাহর নবীকে গালি দেওয়ার মতো লোক ছিল না তখন আমার সাহাবাদেরকেও গালাগালি করবে তো আমার সাহাবাদেরকে গালাগালি করো না আমি নিষেধ করে যাচ্ছি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিল যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা তোমাদের মধ্যে কেউ যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ ওহদ পাহাড় দেখেছেন ওহদ পাহাড় যারা দেখেছেন বিশাল পাহাড় মদিনা উত্তরে বিশাল পাহাড় দেখেছেন এই পাহাড় পরিমাণ যদি কেউ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে সদকা করে মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা সেই পাহাড় পরিমাণ স্বর্ণ সাহাবাদের মুদ পরিমাণ বা তার অর্ধেক পরিমাণও সমান হবে না আল্লাহ মুদ কাকে বলে জানেন সাহ কাকে বলে জানেন সাহ মোটামুটি আড়াই কিলো এই সাহের চার ভাগের এক ভাগ এই যে মুদ হ্যাঁ এই পরিমাণ ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর এই পরিমাণ অথবা তার অর্ধেক বুঝতে পারলেন এত পরিমাণ স্বর্ণ ওদের ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি দান করো তো তোমার এই দান করা স্বর্ণ তাদের দান করার এই মূল পরিমাণ ও হবে না বরং এর অর্ধেক হবে না আল্লাহ কারণ তাদের যে অবদান ইসলামের জন্য তাদের যে অবদান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য তাদের যে কোরবানি এই কোরবানি তোমরা দাওনি দিতে পারো না অসম্ভব তাদের যে ইখলাস তাদের যে ইমান হতে পারে না আমাদের ইমান আমাদের ইমান শোনা ইমান তাদের ইমান কি দেখা ইমান আল্লাহ তাদের ইমান আমাদের ইমান বরাবর হতে পারে না সুতরাং তারা যা করেছেন তাদের বরাবর পথে তাদেরকে গালাগালি করো না তাদেরকে গালাগালি করলে তোমার নিজেদের ক্ষতি লাগবে আবু আব্দুর রহমান জুহানি তিনি বলছেন বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস ইরতারা রাকিবান ফা قال একটা লোক এসে মোটামুটি একটা লোক এসে বায়াত করতে চাইল কালামা আসাদ বিয়াদিহ قال يا رسول الله তারপরে যখন তার হাতে ধরলেন তখন يا رسول الله ارايت من راك وامن بك واتبعك وصدقك ما زال আপনি কি মনে করেন মানে সেই লোকটা বায়াত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনার অভিমত কি যে ব্যক্তি আপনাকে দেখেছে আপনার প্রতি ঈমান এনেছে আপনার অনুসরণ করেছে এবং আপনি যা বলেন আপনাকে সত্যবাদী বা সবকিছুতে সত্য বলে মেনেছে তার মানে কি সে পরিপূর্ণ মুমিন আর সাহাবা হওয়ার শর্ত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অবস্থায় এবং পরবর্তী মৃত্যু পর্যন্ত তাকে মুমিন থাকতে হবে। এমন লোকের ফজিলত কি? কাল তুবালা তুবা তুবা মানে তার জন্য সুসংবাদ, শুভ সংবাদ তার জন্য, অথবা তুবা জান্নাতের একটা জায়গার নাম, অথবা একটা গাছের নাম, অথবা একটা জান্নাতের নাম তুবা, তার জন্য হচ্ছে তুবা তুবা। فقال تمسح يدي على يده وانصرف الله رسول صلى الله عليه وسلم হাতে স্পর্শ করে সে চলে গেল। ثم اعطاه اخر তারপর অন্য ব্যক্তি এলো। حتى اخذ بيده ربايا فقال يا رسول الله ارايت من امن بك واتبعك وصدق فماذا له؟ ওই প্রশ্ন। তখন তিনি বললেন তুবালা ثم তুবালা, তার জন্য কি তুবা, তার জন্য হচ্ছে তুবা, তার জন্য হচ্ছে সুসংবাদ, তার জন্য হচ্ছে জান্নাত। তাহলে বোঝা গেল যে সাহাবীর ফজিলত কতটা বড়। এখন কিছু কথা শুনুন যে সালাফে সালেহীন সাহাবীদের ব্যাপারে বলে গেছেন। এক সাহাবি যিনি উম্মতের পণ্ডিত, কোরআনের অনুবাদক, কোরআনের ব্যাখ্যাকারী, তর্জমানুল কোরআন যাকে বলা হয়, কে নাম কি, কে মুফাসসিরে কোরআন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন ইন আল্লাহ জাল্লা সানাহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু খাসসা নাবিয়াহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাহাবা। মহান আল্লাহ তাআলা সাহাবাদেরকে তার নবীর জন্য কি করেছেন, নির্বাচিত করেছেন, তাদেরকে বিশেষ করে বাছাই করেছেন কার জন্য, নবীর জন্য। আর সেই সাহাবারা যারা আতারুহু আলাল আনফুসি ওয়াল আমওয়াল, যে সাহাবারা তাকে নিজেদের জীবন থেকে এবং ধন মাল থেকেও বেশি প্রিয় জেনেছেন। বাজারুন নুফুসা দুনা, তার জন্য সবাই নিজেদের জান মালকে ব্যয় করেছেন, নিজেদের জান ব্যয় করেছেন। ফি কুল্লিহা, সর্বাবস্থায়। ওয়া ওয়াসাফাহুমুল্লাহু ফি কিতাবিহি ফাকাল, আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে বলে বলছেন রহামা ও বাইনাহুম, তাদের আপোষে কি দয়াদ্দ, দয়াশীল, দয়াবান আপোষে। আর এর আগে কি আছে যে কাফেরদের প্রতি কি কঠোর, রহমা ও বাইনাম তারা হুম রুকআন সুজ্জাতান ইয়াতাউনা ফাযলান মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, তাদেরকে দেখবে রুকু অবস্থায়, সিজদা করে নামাজ অবস্থায়, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অন্বেষণ করবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের আলামত হবে তাদের কপালে নামাজের বা সিজদার চিহ্ন। এবং সে আয়াত পর্যন্ত বলে তিনি বলছেন কাম ও বিমালিমির দিন, তারা দিনের প্রতীক প্রতিষ্ঠা করেছেন। ওয়ানা তাহুল ইতিহাদ আল মুসলিমিন, আর মুসলমানদের জন্য বিশেষ প্রচেষ্টার সাথে হিতাকাঙ্ক্ষিতা প্রদর্শন করেছেন। হিতাকাঙ্ক্ষিতা ভালাই, সবসময় শুভকামনা ইত্যাদি তারা প্রকাশ করেছেন। হাত্তা তাহাজ্জাবাত তুরুকুহু ওয়া ক্বাওইয়াত আসবাবুহু, শেষ পর্যন্ত দিনের সমস্ত রাস্তা কি হয়েছে প্রতিষ্ঠিত বা প্রশস্ত বা উন্মুক্ত হয়েছে এবং সমস্ত কারণ শক্ত হয়ে গেছে। ওয়া যাহারা তাআলা উল্লাহি ওয়া ইসতাকারা দীনুহু, আল্লাহর সমস্ত নিয়ামত প্রকাশ পেয়েছে এবং আল্লাহ দীন প্রতিষ্ঠিত হয়েছে বা স্থিতিশীল হয়েছে। তার সমস্ত নিদর্শন পরিষ্কার হয়ে গেছে। আর কি করেছেন, একদম দূরীভূত করেছেন, আর শিরকে নিশানা মিটিয়ে দিয়েছেন। মানে শিরকে যারা রাইস ছিল, যারা প্রধান ছিল, যারা নেতা ছিল, তাদেরকে কি করে ধ্বংস করে দিয়েছেন, আর তাদের যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট গুলোকে ধ্বংস করে দিয়েছেন। ওসারাত কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা সু উচ্চ হয়ে গেছে। ও কালিমাতুল্লাযিনা কাফারু সুফলা, আর কাফেরদের কালিমা সু নিচু হয়ে গেছে। ফাসালাওয়াতুল্লাহি ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু আলা তিলকা নুফুস, সুতরাং আল্লাহর সালাম হোক, দরুদ হোক, রহমত হোক, বরকত হোক সেই সমস্ত আত্মা, সেই পবিত্র আত্মার উপরে এবং সেই পরিচ্ছন্ন আত্মার উপরে। ফাতাকানু ফিল হায়াতি লিল্লাহি আউলিয়া, তারা জীবনে আল্লাহর আউলিয়া ছিলেন, তারা সাহাবারা, সাহাবারা সব থেকে বড় আউলিয়া, সাহাবারা হচ্ছেন সব থেকে বড় আউলিয়া, নবীর পরে সাহাবাগণ। ওয়াকানু বাদাল মাউতি আহিয়া, আর মরণের পরে তারা জীবিত কিভাবে, নামে, তারা যে শহীদ হয়ে গেছেন, হ্যাঁ, মরার পরও তাদের নাম জিন্দা আছে। ওয়াকানু লিইবাদিল্লাহি নুসাহা, তারা আল্লাহর বান্দাদের জন্য ছিলেন হিতাকাঙ্ক্ষী। ওয়ারাহিদু ইলাল আখিরাতি ক্বাবলা আন ইয়াসিলু ইলাইহা, আর আখিরাতের দিকে তারা চলে গেছেন সেখানে পৌঁছানোর আগে। ওয়াখারাজু মিনাদ দুনিয়া ওহুম বাদিহা, আর তারা দুনিয়া থেকে বের হয়ে গেছেন তারপরও যখন তারা দুনিয়াতে মৌজুদ, তার মানে দুনিয়াতে থেকেও তারা আখিরাতে পৌঁছে গেছেন, তাই না? তার মানে তাদের অন্ত আন্তরিকতা, তাদের ইখলাস ইত্যাদি, তারা তাদের সবকিছু, তারা চলে যাওয়ার পরও তারা যেন দুনিয়াতে থেকে গেছে। আর ওমর ইবনে ওমর বলছেন, এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তানি বিমান কদ মাত, যে ব্যক্তি কারো রীতি পদ্ধতি তরিকা ইত্যাদির অনুসরণ করতে চায় তো সে যেন তাদের তরিকা অনুসরণ করে যারা মারা গেছেন, কথাটা বুঝলেন, তাদের সাহাবাদের বর্তমানে যারা বেঁচে আছে তারা না, যারা মারা গেছেন তাদের। এই জন্যই কবি ইকবাল কবি নজরুল একই কথা বলেছেন, কি বলেছেন, ইসলাম দার কিতাব ও মুসলমান দার বোর্ড। বর্তমানে ইসলাম আছে কিতাবে আর মুসলমান আছে কবরে, তাই না? ভালো লোক চলে গেছে, ভালো মুসলমানরা গুজরে গেছে, আর ইসলাম কোথায় আছে, শুধু হাদিসে আর কোরআনে। বর্তমানে তার নমুনা মিলা ভা, সাহাবি যখন চলতেন তখন মনে হতো যেন ইসলাম চলছে, সাহাবি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতেন তখন মনে দেখে মনে হতো ইসলাম যাতায়াত করছে, উঠতেন তো মনে হতো ইসলাম উঠছে, বসতেন তো মনে হতো ইসলাম বসছে, কিন্তু বর্তমানে তার নমুনা মিলা ভা। এই জন্যই বলছেন ইসলাম দার কিতাব ও মুসলমান দার গো। সুতরাং যারা কারো সুন্না, কারো তরিকা, কারো পদ্ধতি অবলম্বন করতে চায় তো তার উচিত যে মারা গেছে তার পদ্ধতি, তার অনেক তরিকা অনুসরণ করো। উলাইকা আসহাবু মুহাম্মাদ, ইঙ্গিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীবর্গ। কানু খাইরা হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ছিলেন। আবারুহা কুলুবান, হৃদয়ের দিক থেকে সব থেকে উত্তম। আমাকুহা ইলমান, ইলমের দিক থেকে সব থেকে গভীর। আকাল্লুহা তাকাল্লুফান, আর কষ্ট কল্পনার দিক থেকে সবচেয়ে কম। তাকাল্লুফ কষ্ট কল্পনা কাকে বলে জানেন, মানে মনের ভিতরে বারাবার অতিরঞ্জন, নামাজ করতে এসছে চাই একটু কষ্ট কর, একটু কষ্ট করে কর, দান করছে, দান করছে মানে একটা মানে কষ্ট কল্পনার সাথে প্রত্যেক ইবাদতে। অনেকের মাঝে দেখা যাবে কি, যে অনেকে দেখবে শূন্যটাকে ওয়াজিব মনে করে, ওয়াজিবটাকে আরো উপরে চাপিয়ে দেয়, মানে যেটা যে জিনিস তার থেকে যদি কেউ বাড়াবাড়ি করে, শূন্য দিয়ে অনেকে বাড়াবাড়ি করে, রাফা দায় নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, পায়ে পা লাগিয়ে নামাজ পড়তে যায় না, অনেকে পায়ে পা লাগিয়ে নামাজ পড়লে বলে বেয়াদব বা গোড়া, ঠিক আছে, মনে করুন একজন হানাফি মজহাবের লোক আর একজন সালাফি মজহাবের লোক, তো সালাফি মজহাবের লোক হানাফিল মজহাবের লোকের পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কি করছে, নামাজ পড়ছে। সালাফি এখন তার হাদিসের মতে বুখারি শরীফে আছে পাটাকে হানাফির পায়ে লাগিয়ে দিয়েছে, হানাফির লোকটা দেখছে কিন্তু বড় বেয়াদব, পাটাকে সরিয়ে নিয়েছে, এ তখন সালাফিটা আবার লাগিয়ে দিয়েছে, হানাফি তখন আবার সরিয়ে দিয়েছে, দিয়ে এইবারে রুকুতে যখন গেছে তখন সালাফি করেছে কি, হানাফির পাটা টেনে নিয়ে নিজের পায়ে লাগিয়ে দিয়েছে, তখন হানাফি আবার সরিয়ে নিয়েছে, তারপর নামাজ শেষ হওয়ার পরে, ফলে নামাজ শেষ হওয়ার পরে দুজনে ধর, মিয়া আমার নামাজ নষ্ট করে দিলে তোমার পায়ে, আরে এটা শূন্য তুমি লাগাবে না কেন, আরে শূন্য তো আমার নামাজ নষ্ট করে দিলে, আমাদের নামাজে মশগুল করে দিলে, ব্যস্ত করে দিলে পায়ে পা লাগিয়ে, কে গোড়া বলুন তো, দুজনের মধ্যে গোড়া কে, দুজনেই গোড়া, হানাফিও গোড়া সালাফিও গোড়া, সালাফি যখন সুন্নত হিসাবে লাগালো তখন হানাফি দেখলো ঠিক আছে, যখন ওর মর্যাদা আছে তখন লাগালাম, ক্ষতি কি আছে, তা দেখে দেওয়া উচিত ছিল, কিন্তু সে সরিয়ে নিল, তারপরে আবার লাগালো আবার সরিয়ে নিল, দুজনেই গোড়া, দুজনেই গোড়া, এ হচ্ছে করাতে ও হচ্ছে ছাড়াতে, তাই না? যেমন কিন্তু আসলে গোড়া এইরকম বাড়াবাড়ি ঠিক না, সুন্নত পালন করার সময়ে এইগুলো হচ্ছে তাকাল্লুক, তাকাল্লুক একেই বলে, একই কষ্ট কল্পনা, মানে বেশি বাড়াবাড়ি করা, খবরদার কোন জিনিসে ইসলাম শরীয়তের পালনে এরকম কষ্ট কল্পনা, এরকম কষ্ট করা ঠিক না, উচিত না, অতিলঙ্ঘন করা, বাড়াবাড়ি করা উচিত না। সাহাবাদের মধ্যে এরকম ছিল না, সাহাবাদের মধ্যে একটা ছিল না, ছিল না, ছিল, কিন্তু এই পর্যায়ে না, তাকাল্লুক পর্যায়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তারা হচ্ছেন আকাল্লু হা তাকাল্লুফান কওমুন ইখতারাহুমুল্লাহু লিসাহবাত সুহবাতি নবিয়্যিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা তার নবীর জন্য কি করেছেন, সিলেকশন করেছেন, এই নবীর জন্য চয়েস করেছেন। ফাতাশাব্বাহু বিআখলাকিহিম, তোমরা তাদের চরিত্রের অনুরূপ চরিত্র গঠন করো, ওয়াতারাইহিম, তাদের তরিকা অবলম্বন করো। ফাহুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী। কানু আলাল হুদা আল মুস্তাকিম, তারা ছিলেন হিদায়াত সরল সহজ পথের উপরে। এটা কার সাথে থেকে, সাহাবীর জন্য, সাহাবী থাকবে, ছোট বয়সে, ছোট তাই না, আব্দুল্লাহ ইবনে ওমর বয়স ছোট, ছোট সাহাবি বড় সাহাবিদের কি করছেন, স্যাক্রিফাই করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ইন্নাল্লাহ নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের হৃদয়ে দৃষ্টি দিলেন, ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন খায়রা কুলুবিল ইবাদ, দেখলেন বান্দাদের মধ্যে মুহাম্মাদের হৃদয় হচ্ছে, বান্দাদের সবারই হৃদয়ের থেকে মুহাম্মাদের হৃদয় হচ্ছে সব থেকে উত্তম। ফাসতাহাহু লিনাফসিহি, তখন তিনি নিজের জন্য নবীকে নির্বাচিত করলেন, মনোনীত করলেন। ফাসতাআসাহু বিরিসালাতিহি, সুতরাং তাকে রসুল করে দুনিয়াতে পাঠালেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, তারপরে আবার সমস্ত বান্দাদের হৃদয়ে দৃষ্টি ফেরালেন, তারপরে দেখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের পর তার সাহাবাদের হৃদয় হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই জন্য যিনি যিনি সাহাবা হবেন, যাদের হৃদয়গুলো খুব সুন্দর ছিল, ইসলামের সহযোগিতা যাদের মাধ্যমে হবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই সময়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক মুহাম্মদের সময়ে। এমনিতে আপনারা জানেন প্রত্যেকের ওইয়ের বয়স কত, সবাই সমান তাই না, একই সময় সৃষ্টি হয়েছে, আদম ছাড়া, আদম হাওয়া ছাড়া সমস্ত সৃষ্টি হয়েছে একই সাথে, দুই একসাথে সৃষ্টি হয়েছে, কখন কাকে পাঠাতে হবে এটা কার এখতিয়ার, আল্লাহর এখতিয়ার। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবী হয়ে আসবেন তখন তার সাহায্য যারা করবে, নবী সাল্লাল্লাহু আল্লাহ মহান আল্লাহ সমস্ত বান্দার হৃদয়ে তাকিয়ে দেখলেন যে সাহাবীদের, যাদেরকে সাহাবা করবেন তাদের হৃদয়গুলো সব থেকে শ্রেষ্ঠ, তখন তাদেরকে নির্বাচন করে ঠিক মুহাম্মদের, মুহাম্মদের যুগে এই পৃথিবীতে প্রেরণ করলেন, এই পৃথিবীতে জন্ম হল তাদের। এ কথা কে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ফাজআলাহুম ওয়াযারা'ই নবিহি, সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে, এই সাহাবাদেরকে তার নবীর ওয়াযারা, উজির বানিয়ে দিলেন। ইউকাতিলুনা আলা দীনিহি, তার দিনের জন্য যারা জিহাদ করলেন। আমার আল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সুতরাং ওই সাহাবারা যেটাকে ভালো মনে করলেন সেটাই হচ্ছে আল্লাহর কাছে ভালো, যেটা উত্তম মনে করলেন সেটাই হচ্ছে আল্লাহর কাছে উত্তম। ওয়ামা রাআউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যে, আর তারা যেটাকে খারাপ মনে করেন সেটাই হচ্ছে আল্লাহর কাছে খারাপ। আল্লাহ, এজন্য কোনো বিষয়ে সাহাবাদের ইজমা হলে বাস কোনো ব্যাপারই নেই, সাহাবাদের ইজমা মানব, কোনো বিষয়ে যদি নবীর সুন্নত না থাকে সাহাবাদের মত আছে, এমনকি সাহাবি সাহাবাদের ইতলাফ থাকলে মুশকিল, কিন্তু যদি ইজমা হয় তাহলে সেটা একদম মানে পাক্কা দরি সাহাবাদের, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি, যাই হোক, সাহাবাদের সুন্নাত হচ্ছে আমাদের জন্য সুন্নাত, তার তরিকা আমাদের জন্য তরিকা, যদি না তার বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন তরিকা থাকে। আবু সাফর হুমাইনের দিয়া তিনি বলছেন, কুলতুলি মোহাম্মদ তিনি কাবল করে দিন আখবিরনি আনা সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত যিনি তাবি, তাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি সম্পর্কে আপনি কিছু বলুন। ইন্নামা উরিদুল ফিতান ফাকাল, মানে ফিতনার সময় সাহাবাদের মাঝে ফিতনা আলোচনা হয়নি, সাহাবাদের মাঝে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি অনেক ভুলভ্রান্তি হয়েছে, সে সম্পর্কে আকীদা কি পরবর্তীতে জানা যাবে ইনশাআল্লাহ। তো এই যুদ্ধ বিগ্রহ হয়েছে, ফিতনা হয়েছে, ফিতনা কাকে বলে? ফিতনা কাকে বলে? যে গৃহযুদ্ধ, গৃহদ্বন্দ্ব, যে দ্বন্দ্বে বোঝা যায় না যে কে হক পথে আছে আর কে বাতিল পথে। মায়ের বাপে লড়াই থাকলে আপনার কি হয়? কোন দিকে, কোন কার সামনে নেবেন? মায়ের পক্ষ নেবে না বাপের পক্ষ নেবে? এখন ঘরে ঘরে ঝগড়া, এ হক ফিতনা, বোঝা যায় না, এরকম তো ফিতনা বোঝা যায় না। এমনিও সাহাবি, উনিও সাহাবি, এমনিও রাদিয়াল্লাহু আনহু, উনিও রাদিয়াল্লাহু আনহু, কে হক পথে আছে? অথচ বাহ্য দৃষ্টিতে সত্যি লড়াই, এই লড়াইয়ে কে হক পথে আছে বোঝা মুশকিল। এই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো এই মোহাম্মদ ইবনে কাব বললেন, ইন্নাল্লাহ কাদ গাফারা লিজামিয়ি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীর গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া আওজাবা লাহুমুল জান্নাতা ফি কিতাবিহি, এবং তার কিতাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, তার কিতাবে মানে কোরআনে। মুহসিনিহিম ওয়া মুসিইহিম, তাদের ভালো হোক অথবা মন্দ হোক, বাহ্য দৃষ্টিতে তারা ইতিহাস করেছেন, ভালো হোক অথবা মন্দ মন্দ হোক, মানে যদি দেখি এই সাহাবি কোন হয়তো কোন ত্রুটি করেছেন তো খারাপ, তবুও তার জন্য জান্নাত, আর খারাপ করলেও, ভালো করলেও তো জান্নাত কটি, খারাপ করলেও জান্নাত। কুলতু লাহু ওয়া ফি আইয়ি মাওদিইন আওজাবাল্লাহু লাহুল জান্নাত ফি কিতাবি, কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে কোন জায়গাতে আল্লাহ তাআলা সাহাবাদের জন্য জান্নাত ওয়াজিব করেছেন? তিনি বলেন, আল্লাহ তাআলা তুমি কি পড়ো না, ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. سورة توبة أكشن نمبر آيات، سورة توبة أكشن نمبر آيات دار نبات عمر كوري شعري جيكاني الله تعالى أبروني فاطمي مهاجر أنصار جرار সাহাবি এবং তাদের যারা অনুসরণ করেছে সবভাবে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, আর তারাও আল্লাহকে নিয়ে রাজি, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন জান্নাত, যার নিজে যার পাদদেশে নদী প্রবাহিত ইত্যাদি। এই আয়াতে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য কি করেছেন? জান্নাত অনিবার্য করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, তারা জান্নাতি, রাসূলের সাহাবীরা জান্নাতি। কিন্তু তাবেঈনদের জন্য জান্নাত আছে, এখানে তাবেঈনদের কথা আছে না, যে মহাজের আনসার এবং তাদের যারা অনুসরণ করেছে সবভাবে, তাই না? কারা তারা? তাবেঈনরা। সাহাবাদের ক্ষেত্রে কোনো শর্ত নেই, কিন্তু তাবেঈনদের ক্ষেত্রে শর্ত আছে, সেটা কি? কুলতু আমার শর্ত আলাইহিম, কি ব্যাপার, কি শর্ত আছে? কালা ইশতারাতা আলাইহিম আইয়াতাবিউহুম বিইহসান, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সৎভাবে তাদের অনুসরণ করতে হবে, তাদের ওই সাহাবাদের তাবেঈনরা যদি সৎভাবে তাদের তাদের অনুসরণ করে তাহলে পরে তারা জান্নাত পাবে। ইয়াহতাদুনা বিহিম ফি আমালিহিম আল-হাসানা, তার মানে ভালো কাজে, খারাপ কাজে তারা অনুসরণ করতে পারে না, অনুসরণ করতে পারে না, ভালো কাজে তারা অনুসরণ করবে। ওয়ালা ইয়াহতাদুনা বিহিম ফি গায়রি যালিক, কোনো খারাপ কাজে অনুসরণ করবে না। কালা আবু সাফ লাকা আন্নি লাম আকরাহা ক্বাবলা যালিক, আমি যেন এই আয়াত আগে করি যখন শুনলাম এই ব্যাপারটাই তফসির যখন শুনলাম মনে হচ্ছে যেন আমি আগে আয়াত করি না, অনেক সময় আয়াত করি কিন্তু তার কি অর্থ খেয়াল করি, তার গভীর অর্থ, তার গুরুর অর্থ, তার নিগুর তথ্য আমরা অনুধাবন করি না, অনেক সময় অনেকে করে কিন্তু অনুধাবন করে না। কিন্তু যারা জ্ঞানী তারা ঠিক তার গূঢ় তত্ত্ব, নিগূঢ় তত্ত্ব এবং সুন্দর তথ্যগত অর্থ অনুধাবন করে তারা প্রকাশ করেন। সুতরাং এখানে যে এই অর্থ ছিল আমি জানতাম না, যেন আমি আজ পাঠই করিনি। ওমা আরাফতু তাফসীরাহা হাত্তা কারাহা আলাইয়া মুহাম্মদ ইবনে কাবুল কুরাইশ। মুহাম্মদ ইবনে কাবুল কুরাইশ যখন বোঝালেন তখনই জানলাম যে এই আয়াতের তফসীর হচ্ছে এইটা। আইয়ুব আত-তাফসীরানি তিনি বলছেন, মান আহাব্বা আবা বকরিন ফাকাদ আকামা দ্বীন, যে ব্যক্তি আবু বকরকে পছন্দ করবে, ভালোবাসবে, সে দ্বীন প্রতিষ্ঠা করে। ওমান আহাব্বা উমর ফাকাদ আওদাহা সাবিল, যে ওমারকে ভালোবাসবে তার রাস্তা পরিষ্কার। ওমান আহাব্বা উসমান ফাকাদ ইস্তানারা বিনূরিল্লাহ, যে উসমানকে ভালোবাসবে সে আল্লাহর নূর দিয়ে পথ চলবে। ওমান আহাব্বা আলিয়ান ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, যে আলীকে ভালোবাসবে সে মজবুত হাতল ধারণ করবে। ওমান কালা আল হুসনা ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ বারিয়া মিনান নিফাক, আর যে ব্যক্তি রাসূলের সাহাবীদের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে ভালো কথা বলবে সে মুনাফিকী থেকে নাজাত পেয়ে যাবে, মুনাফিকী থেকে পরিত্রাণ পাবে। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে যদি কেউ কটু কথা বলে, খারাপ কথা বলে, কুমন্তব্য করে, সমালোচনা করে, আলোচনা সমালোচনা দুটো আমাদের যায় না, সাহাবীদের ব্যাপারে আলোচনা করা যায় যে অমুক সাহাবী এটা করেছিলেন, ভুলটা উল্লেখ করা যায়, কিন্তু সমালোচনা করা যায় না। সাহাবীদের ব্যাপারে উল্লেখ করা যায় যে এটা এই করেছিলেন, কিন্তু তাকে গালি দেওয়া যায় না, তাকে সাহাবীকে গালি দেওয়া যায় না, এমন শব্দ প্রয়োগ করা যায় না যে শব্দ প্রয়োগ করলে তাদের সম্মানে ব্যাঘাত ঘটবে। সুতরাং এমন শব্দ প্রয়োগ করা যাবে না, যদি কেউ করে তাহলে সে তার মধ্যে মুনাফিকি আসে, মুনাফিকি আসবে। আর যদি কেউ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালো কথা বলে সে মুনাফিকি থেকে পরিত্রাণ পাবে। ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলছেন, মান ইউবগিদু আহাদা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোন সাহাবীর প্রতি ঘৃণা পোষণ করবে, ওয়া কানা ফি কলবিহি আলাইহি গিল্লুন, তার হৃদয়ে কোন সাহাবীর প্রতি বিদ্বেষ থাকবে, ফালাইসা লাহু হাক্কুন ফি সাইয়্যিদিল মুসলিমিন, মুসলমানদের যুদ্ধলব্ধ সম্পত্তিতে তার কোনো অংশ নেই। বুঝতে পারছেন, তার মানে বুঝতে পারছেন সে মুসলমানদের কেউ নয়। তারপর দোয়া করে বলে যে আল্লাহ তাআলা আমাদের আগে যারা অগ্রণী পার হয়ে গেছে, গত হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করো, আর তাদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ, কোনো ঘৃণা রেখো না। আবু জাফর তাহাওয়ি, ইমাম আবু হানিফার একজন শিষ্য না, মানে অনুসারী, তিনি বলছেন, নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাবি বলছেন ইমাম তাহাওয়ি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীকে ভালোবাসি, ওয়ালা নুফরিদু ফি হুব্বি আহাদিন মিনহুম, আর তাদের ভালোবাসার ব্যাপারে কোন অতিরঞ্জন করব না, আর অবজ্ঞা অবহেলাও করব না। নুফরিদ, নুফরিদ দুই বলা যাবে, যে তাদের ভালোবাসার ব্যাপারে না অতিরঞ্জন করব, আর না কি করব, অবজ্ঞা অবহেলা প্রদর্শন করব। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম, তাদের কারো সাথে সম্পর্ক ছিন্ন করব না, কারণ কিছু লোক আছে যারা কোন কোন সাহাবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, কোন কোন সাহাবীকে গালি দেয়, কোন কোন সাহাবীকে কাফের মনে করে। আমরা তা করব না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আমাদের আকীদা কি, যে আমরা প্রত্যেক সাহাবীকে ভালোবাসবো, কারো সাথে সম্পর্ক ছিন্ন করব না। ওয়া নুবগিদু মা ইউবগিদুহুম, আর তাকে আমরা ঘৃণা করব যে সাহাবাদেরকে ঘৃণা করে। দেখছেন, আমরা তাকে ঘৃণা করব যে সাহাবাদেরকে ঘৃণা করে। আর অবেগাইরিল খাইরি ইয়াজকুরুহুম ইল্লা বিল খায়র, যদি কোনো লোককে দেখি যে তারা সাহাবাদের সমালোচনা করছে, তাদের ত্রুটি বর্ণনা করছে, আমরা তাদেরকে কি করবো, ঘৃণা করব। তবে যারা ভালো কথা আলোচনা করে তাদের কথা আলাদা। ওয়াহুম দিন, সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে দিন, ইমান ও ইসলাম, দিন ইমান ও ইসলাম। অবহুম কুফরুন ও নিফাকুন ও তুলিয়ান, আর তাদেরকে ঘৃণা করা কুফরি মুনাফিকি এবং সীমালঙ্ঘন, কুফরি মুনাফিকি ও সীমালঙ্ঘন। সুতরাং এই হলো মোটামুটি সাহাবাদের ব্যাপারে কোরআন হাদিস এবং সালাতে সালেহীনদের কিছু কথা, যেখান থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামের মর্যাদা বিশাল মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে ইসলামকে প্রচার ও প্রসার ঘটানোর জন্য মহানাল্লাহ যাদেরকে এখতিয়ার করেছেন, যাদেরকে বেছে নিয়েছেন, সিলেকশন করেছেন এবং সেই সময় পৃথিবীতে প্রেরণ করেছেন, তারা দুনিয়াতে এসে তাদের কাজ করে গেছেন। আর তাদের মর্যাদা হলো এত বিশাল, এত বিরাট। বাকি তাদের যে ত্রুটি সে সম্পর্কে পরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের ইমানের পরিপূর্ণতা পেতে পারি। সাহাবাদেরকে ভালোবাসে, আমরা সাহাবাদেরকে, সমস্ত সাহাবাকে ভালোবাসি, এর মধ্যে কোনো এক্সেপশন নেই, কোনো ব্যতিক্রম নেই, সবাই সমস্ত সাহাবিকে ভালো। আমাদের নিয়মই হচ্ছে এটা, আমরা সমস্ত ইমামকে ভালোবাসি, কাউকে গালাগালি করি নাকি না, কোনো ইমামকে গালাগালি করি না। আমরা সমস্ত নবীকে ভালোবাসি, সমস্ত নবীর প্রতি ইমান রাখি। আমরা এমন নই যেমন যে কোনো নবীর প্রতি ইমান রাখি, কোনো নবীর প্রতি ইমান রাখি না। সারা বিশ্বের মধ্যে যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, তাদের মধ্যে কি আছে,